بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون، إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين، فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون، والذين هم بأماناتهم وعهدهم راعون، والذين هم على صلواتهم يحافظون، أولئك هم الوارثون، الذين يرثون الفردوس هم فيها خالدون. رب العالمين دربانے شکریہ جنائی کہ اللہ پاک ہمدر کے آج کے شکروار دن مت رات عشار صلاۃ ادائے قرار کریں سنائی انچلے এই ওয়ার্কশপে দিনী আলোচনা করা ও শোনার জন্য জড়ো হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যেহেতু ছুটির দিন, কত কত কাজ করছে, হয়তো এহেতু গল্প গুজব করে সময় কাটাচ্ছে, আর না হয় মিডিয়ার মাধ্যমে গলত পদ্ধতি গলত তরিকা অবলম্বন করে হয়তো অনেকেই সময় কাটাচ্ছে, ইস্তাগফিরুল্লাহ। অতএব অনেকে হয়তো খেলতামাশার মাধ্যমে সময় কাটাচ্ছে, আল্লাহ পাক এই সানাইয়ার হাজার হাজার মানুষের মধ্যে আমাদেরকে যে এখানে গুটি কয়েকজন মানুষ এই ওয়ার্কশপে বা এই ভিলায় জড়ো হওয়ার তৌফিক দিলেন, এটা কম কথা নয়। তাই আমরা আবার আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রহমান সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াত এখানে পাঠ করব। আমরা বারবার কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত হবে বারবার, জ্ঞান চর্চাও হবে বারবার, তফসির শুনতে হবে বারবার, তর্জমা শুনতে হবে বারবার। যত বেশি শুনব তত আমার মনে ইমান প্রত্যবল হবে, ইমান বসবে, ইমানের ভিত মজবুত হবে। যত শুনব, যত জ্ঞান চর্চা করব, তত ইমান মজবুত হবে, এই বাড়বে, আর আমলের প্রতি আগ্রহ যাবে। যত আমরা দূরে থাকবো দিন থেকে, যত জ্ঞান থেকে দূরে থাকবো, তত শরীয়তের জ্ঞান থেকে দূরে সরে শয়তানের জ্ঞানের দিকে অগ্রসর হব, যার ফলে আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন ইসলামিক সেন্টার অনেজা কর্তৃক আয়োজিত বিভিন্ন স্থানে, মেইন সেন্টারে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ভিলায় ভিলায় আমরা যে এরকম দর্শ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারছি, এটা কোন কথা নয়। তাই আমরা বলি, আবারও বলি, আলহামদুলিল্লাহ। যারা আমাদের সেন্টারকে সহযোগিতা করছেন যান দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, আরব অনারব আল্লাহ পাক সবাইকে তাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত কিনা, তাদের জন্য দোয়া করা উচিত। ভাইয়ের আমার সূরাতুল মুমিনুন মানে হচ্ছে মুমিন, আল মুমিনুন মানে কি মুমিন, মুমিনের বহুবচন মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় প্রথম আয়াতে মুমিনুন শব্দ উল্লেখ করেছেন, যার ফলে এই সূরার নামই হয়েছে আল মুমিনুন। রব বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে, তারা কামিয়াব হয়ে গেছে, তারা নাজাত পেয়ে গেছে, তারা দুজক থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, ফালাহ হবে না, কামিয়াবি হবে না, সফলতা হবে না, যদি মানুষ জাহান্নাম থেকে নাজাত না পায় সফলতা হবে না, যদি মানুষ কবরের আযাব থেকে নাজাত না পায় সফলতা তখনই হবে যখন বান্দা জান্নাতে যেতে পারে নির্দ্বিধায়, যখন বান্দা তার আমলনামা পাবে ডান হাতে, যখন বান্দা কিয়ামতের দিন তার রসুল আখিরি নবী এই জমানার কথা বলছি ফখরুল আলামিন সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা হাওয়াজে কাওসারের পানি পান করতে পারবে, তখনই বান্দা সফল হবে। সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে বলি, আপনারা কি সবাই চান কেন কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে? আপনারা কি চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা হাওয়াজে পানি পান করতে? ইনশাআল্লাহ। আপনারা কি চান কাল কিয়ামতের দিন যেন আপনাদের আমলনামা আপনারা পান ডান হাতে? সবাই চান? তাহলে আপনারা ডান হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। রহমান শুনেন, আল্লাহ বলছেন কদ আফনাহাল মুমিনুন, মুমিনগণ কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। এবারে শুধু আপনি মুমিনিন, আপনি তো বললেন আমি মুমিন, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত সবাই মুমিন ইনশাআল্লাহ, কিন্তু মুমিনদের গুণ তো একটা আল্লাহ পাক উল্লেখ করেছে। প্রথমে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায়ে বিনয়ী, খুশু খুজুয়ের সাথে বিনয় নম্রতার সাথে যারা সালাত আদায় করে তারা হলো প্রকৃত মুমিন আর তারা কামিয়াব হয়ে গেছে। ব্যাখ্যা কত করবে? সালাত আদায় যখন বান্দা সালাত পড়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করে এই জন্য যে আল্লাহ যেন তার এই ইবাদতের মাধ্যমে আল্লাহ যেন খুশি হন আর রাজি হন, ঠিক কিনা? তো কায়েম নবাবকে সে সালাত আদায় করে, যখন কায়েম নবাবকে সালাত আদায় করবে তখন তার মন একমাত্র আল্লাহরই দিকে থাকবে, যদি যখন সালাত এরকম হবে তখন তার সালাত হবে খুশু এবং খুশু বিনয় নম্রতার সাথে সালাত। এবারে যখন বান্দা বিনয় নম্রতার সাথে সালাত আদায় করবে তখন আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তার ইবাদত কবুল করবেন। এবারে যখন আল্লাহ ইবাদত কবুল করবেন তখন বাকি সব ইবাদত যাবতীয় বিধান রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন, যাবতীয় বিধান আল্লাহ পাক তাকে পালন করার মতো তৌফিক দিবেন। যেহেতু প্রথম ইবাদত ঈমান আনার পরে সর্বপ্রথম যে ইবাদত সেই ইবাদত তার মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা কি সেই ইবাদত মজবুত করবেন ইনশাআল্লাহ না পিছনেই থাকবেন? সবাই এগিয়ে আসবে বলেন ইনশাআল্লাহ, পিছনে থাকতে নাই। আলোচনা শুনে আল্লাহর কালাম শুনে যদি আপনার ঈমান বৃদ্ধি পায় তখন বুঝলেন আপনার ভিতরে ঈমান আছে, আর যদি ঈমান বৃদ্ধি না পায় ওই যেই সেই আলোচনা শোনা আর না শোনা যদি সমান হয়, আজকে যদি যেমন আজকে গেল সারাটা দিন পাঁচ বছর সালাতে আপনি নিয়মতান্ত্রিক না পড়তে পারেন, এখন আলোচনা শুনলেন, ফজর থেকে যদি আপনি আবার শুরু করে দেন সালাত বলেন শয়তানকে, শয়তানকে আমি বাদ দিয়ে একমাত্র রব্বুল আলমিনের পথ অবলম্বন করলাম সালাত শুরু করে দেন, কামাল বাক্যে খুশু খুশুর সাথে সালাত আদায় করেন, তাহলে আপনি বুঝতে পারেন আপনার আলোচনা শুনে ফায়দা হচ্ছে আর আপনার ঈমান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আশা করি আপনাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আচ্ছা, সালাত আমার সামনে ইমাম ইবনে কাসির এর তাফসীর বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আই খাশিউল কুলুব ফাগাদ্দু আবসারহুম ওয়া খাফাদুল জানাহ ওয়ালা তাজাওয়াজাত ওয়ালা তাজাওয়াজাত আয়ুনুহুম মুসাল্লাহ, মানে মনে বিনয় নম্রতা নিয়ে তারা সালাত আদায় করে, তাদের চোখ তারা অবনমিত রাখে, সালাত যখন পড়েন কিছু করে না। এই জন্য সুন্নত হলো যখন বান্দা সালাত আদায় করে তার চোখ থাকবে, চোখের দৃষ্টি থাকবে সাজদার জায়গার দিকে, কোন দিকে থাকবে? আর এই এরকম দৃষ্টি আপনাদের থাকে আশা করি, কারণ আপনারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের লোক তো, আপনাদের এরকম যখন সালাত আপনারা পড়েন, সালাত হয়তো অনেকেই পড়ে না কিন্তু যখন সালাত পড়ে একদম চোখটা এরকম থাকে, সত্য না মিথ্যা? কারণ আপনারা হচ্ছেন গরিব মানুষ, তো তো গরিবেরা এরকম কামানো বাক্য চলাতে দেয় করে, যত পয়সা লাভ তত এরকম মাছ রান্নার মতো লাভ দেয়, নমাজ তো হয় মাছ রান্নার মতো, আর যত গরিব তত সালাদটা একদম মজবুত হয়, কেন কেমন বাক্যে চলাতে দেয় বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হবেন না নারাজ হবেন না, কিন্তু এটা বাস্তবতা, বাস্তব চিত্র দেখবেন। আপনি বাংলাদেশি যদি পয়সা বেশি হয়ে যায় শুধু ফুলুস আর ফুলুস, যখন সালাদ পড়ে তুমি ফুলুসের দিকে মন, সালাদ পড়লে হ্যাঁ দেখ কাস্টমার একটা ডাকছে সা, মনটা এখানে বসে না, আপনাদের সালাদ যদি এরকম হয়, আপনারা যদি এরকম হয় সময় বুঝে সালাদ পড়েন, তাহলে আপনি কি প্রকৃত মুমিন হলেন? তাহলে আশা করি আপনারা সবাই প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি দুনিয়ার দিকে ধেয়ে চলেন দুনিয়া আপনি পাবেন না, তবে যতটুকু আল্লাহ পাক আপনার ভাগ্যে লিখে রেখেছে আল্লাহর প্রতি থাকুন, দেখবেন আল্লাহ বাস্তব নমুনা, নিজেরা নিজেরা আমার কথা পড়ি আপনারা নিজেরা পরীক্ষা করে দেখুন, কারণ এ কথা আমার নয় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাত মুখী হলে দুনিয়া অটোমেটিক্যালি আসবে, মন শান্তি পাবে, সালাত পড়লে আমরা শান্তি পাই, আর কেন আমরা শান্তি পাব না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন উমিয়া বিলাল ফারিহনা বিসসালাত আদ-দুনিয়া বিলাল আরিহনা বিসসালাত, বিলাল তুমি আদান দাও আর সালাতের মাধ্যমে আমাদেরকে কি করো সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ, ভাইরা আমার, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুব্বি বাইনাই ত্বাইব ওয়ান নিসা ওয়াজ্বালাত কুররাতু আইনি সালাত, আমার কাছে কয়েকটি জিনিস প্রিয় আল্লাহ পাক আমাকে প্রিয় করে দিয়েছেন, আমার সামনে আমার কাছে প্রিয় হচ্ছে সুগন্ধি আতর, ভালো সুগন্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, তার স্ত্রীগণ তার কাছে প্রিয়। আর এর চেয়ে আরো বড় কথা বলেছেন ওয়াজ্বালাত কুররাতু আইনি সালাত, আমার চোখের ঠান্ডা আর শীতল রাখা হয়েছে সালাতকে। সুবহানাল্লাহ, তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন তো? কারণ ওটা বলেছেন হুব্বি বাইলাইয়া আত্বিবুন নিসা, আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে সুগন্ধিকে আর আমার স্ত্রীদেরকে। আর আরেকটা কি ওয়াজ্বালাত কুররাতু আইনি সালাত, আমার চোখে শীতল বানানো হয়েছে সালাতকে। তাহলে যে ব্যক্তি এরকম বলবে আমার চোখের শীতল হলো সালাত, যদি সে সালাত না পড়ে তাহলে সে কি শান্তি পাবে? তা আমাদের মধ্যে এই গুণ থাকা উচিত কিনা? সুগন্ধি ব্যবহার করব, বিয়ে শাদী যারা করেছেন আপনাদের স্ত্রীদের হক আদায় করবেন, এটাই হলো কথা। আর আরেকটা সালাত ওয়াজ্বালাত কুররাতু আইনি আস-সালাত, আচ্ছা এরপরে যা তাতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুহরিজুন, যারা অর্থহীন কাজ থেকে দূরে থাকে অনর্থক কাজকর্ম করে না। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাগু বলতে বাতিল, বাতিল কাজ, শরীয়ত শরীয়ত বিরোধী কাজ, এমন কি অনর্থ কাজ যেটা কোনো ফায়দা নেই এটাও তারা পরিত্যাগ করে। তো তিনি বলেন ওহু ইয়াসমালু শিরক ওয়াল মাআসি ওয়ামা লা ফাঈদাত ফীহি মিন আল আকওয়ান ওয়াল আফআন, আল্লাহ যে বলেছেন ওয়াল্লাযীনা হুম আন লাগ্বি মুরিদুন, লাগ্ব থেকে বাঁচে দূরে থাকে, লাগ্ব থেকে লাগ্ব মানে বাতিল কাজ থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে, তিনি বলছেন এই লাগ্ব এর মধ্যে শিরক শামিল, আল্লাহর নাফরমানি শামিল, মানে তারা শিরক থেকে দূরে থাকে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকে, আর এমন এমন কাজকর্ম থেকে দূরে থাকে যাতে কোনো ফায়দা নাই লাভ নাই, এমন কথা বলে না যাতে কোনো ফায়দা নাই, এইসব কাজ থেকে তারা দূরে থাকে। কথা স্পষ্ট কিনা? তো আপনারা বা আমরা তো অনেক সময় আছে অর্থহীন কাজ করি বরং আল্লাহর নাফরমানি, এই যে মিডিয়ার কথা বললেন আমার এরশাদ ভাই, মিডিয়া কি অবস্থা? আপনি ফেসবুক খুলে দেখি অবস্থা, আপনি যেমন ফেসবুক ছাড়া আপনার যত রকমের যা কিছু আছে ইমুই দেখেন, কত কত কিছু ছাড়ে ছাড়ে কি না? কারণ আমি দেখেছি বাংলাদেশে অনেক ইমেল ব্যবহার করে। হোয়াটসঅ্যাপ দেখেন কি অবস্থা, আপনি দেখেন ইউটিউব বললাম মুশকিল বলেন অর্থহীন কাজ থেকে দূরে থাকবেন না। চোখের হেফাজত করতে হয়, কানের হেফাজত করতে হয়, নাকের হেফাজত করতে হয়, হাতের কে হেফাজত করতে হয়, কারণ এইসব যদি আপনি গলত দৃশ্য দেখেন তাহলে অবশ্যই তার প্রভাব আপনার মনে পড়বে। কিছুই নেই, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, দেখলেন গলত দৃশ্য পরবর্তী রাত ঘুম হয় না। সম্ভব না অসম্ভব হয় কি না? ঘুম নেই হয় পরে ফজরের সময় কি করবে? সারা ঘুমায় নি পরে ফজরের সময় নেব কোথায়? মুসলমানের বাচ্চা দাবি তো করো মুসলমানের, কিন্তু কাজ কিসে? অনেকে আছে এইসব কাজ করে ঘুমাই না, সারা রাত মাবিনু ফজরের আগে নেব, আর যখন বলা হয় কোরআন শিখার জন্য আধা ঘন্টা সময় বললা সময় নেই হ্যাঁ ঠিক কিনা? কোরআন সত্যার শিখার জন্য 15 মিনিট লাগাও সময় নেই হ্যাঁ সময় নেই, আর কি দিন শিখার জন্য আধা ঘন্টা লাগাও সময় নেই, শুধু ইয়া পুরুষ ইয়া পুরুষ। আচ্ছা কি সবসময় কি আপনি ইয়া পুরুষ করেন? সময় কি আপনি পান না? লা ইলাহা ইল্লাল্লাহ, যে সময় আপনি পাবেন ওই সময়টা আপনি ভালো কাজে লাগান, বলেন ইনশাআল্লাহ। যদি লাগান আমার কথা মানেন তাহলে মারা যাওয়ার পরেই বলবেন আমি যে বলেছিলাম তা সত্য বলে প্রমাণিত হয়েছে। আমি কি বললাম? আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থহীন কাজ থেকে দূরে থাকলে আমরা কতটুকু সফল কাম হব, দুনিয়াতে আমরা সফল হয়ে যাই আর আখিরাত তো সফল হবই হবে ইনশাআল্লাহ। বর্তমান জমানায় এইসব মিডিয়া কত টিভি আর কত চ্যানেল কত কিছু আছে, তবুও দেখেন ইলিম নাই, ইলিম হলেও আমল নাই। আর দুর্ভিক্ষের জমানার মানুষ উলামায়ে কেরাম যারা চলে গেছেন এইসব ছিলই না, কিন্তু তাদের সময়ের মধ্যে কত বরকত হয়েছে। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ মজমুউল ফাতাওয়া, তার যে একটা কিতাব এক খণ্ড 37 খণ্ড এক খণ্ড লেখার মতো যোগ্যতা হয়তো অনেক বিদ্বানের নাই, সারা জিন্দগি যাবে তার এক খণ্ড লেখার মতো যোগ্যতা অনেকের নেই। কোন একটি কিতাব ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি মাগরিব আসর থেকে মাগরিব পর্যন্ত বসে লিখেছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়ের ভিতরে আমার যা মনে হয় কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। আল্লাহ কবুল করুন তার এই আমলকে। আমরা যদি তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ আমাদেরকে দেবে, বুঝতে পারছেন? আল্লাহ তারা ইমান কবুল করুন। আমি কি কোনটা করবো না? আমার জন্য দোয়া করলে আপনি চলে যাবেন এরকম নাকি? না, আপনি যদি কারো উদ্দেশ্যে তার জন্য দোয়া করেন, যেগুলো হাদিসে এসছে ফেরেশতাগণ বলেন আমি, আর বলেন তোমাকে আল্লাহ তা দিক যা তুমি তাকে তোমাকে দেবে, যা আল্লাহ পাক তাকে দেবে। তো ইবনে তাইমিয়া তো চলে গেছেন রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব এটা আমাদের ধারণা কবুল হয়েছে, তবুও আমরা বলছি আল্লাহ তার আমল এটা কবুল করো। হ্যাঁ, তার এই কিতাব, এই যে আকিদুল ওয়াসিয়া কত বিভিন্ন ধরনের কিতাব রয়েছে, ফিকহি হাদিস কিতাব, আল্লাহ পাক যেন ওগুলো কবুল করেন। যদি আমরা দোয়া করি তো আল্লাহ আল্লাহ পাক কবুল আলামিন আমাদের সময়ের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাআলুন, যারা যাকাত দেয় করে সংক্ষিপ্ত মালের যাকাত দেয় করে বিপন্নতা করবেন না। বৎসর অতিবাহিত হলে নিসাব পরিমাণ মাল হওয়ার পর, নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে, এক বৎসর শেষ হয়ে গেছে তারপরে আপনি যাকাত অবশ্যই আদায় করবেন, যাকাত দিতে ত্রুটি করবেন না। এটা হলো ভালো লোকের মুমিনদের গুণ, তারা মালের হক আদায় করে। আরেকটা গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। আর এই অশ্লীলতা বেশিরভাগ ছড়াচ্ছে এইসব কথিত মিডিয়ার কারণে, উলঙ্গপনা আর বিলেল্লাপনা, নারীকে তারা একমাত্র উপভোগের মাধ্যম বানাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আযীম। নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে এইসব মিডিয়ার মাধ্যমে। নারীরা এরকম হয়ে গেছে, তারা হয়তো নিজেদেরকে শুধু ভোগ মাধ্যম, ভোগের মাধ্যম মনে করে। আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের আলামতের একটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহর গজব আসার একটি আলামত হল সর্বত্র জিনে জিনাবের বিচার ছড়িয়ে পড়া। বাইরামা বন্ধ করুন এইসব আল্লাহ নাফরমানি, বন্ধ করো। তুমি ভয় করো, যদি তোমার, তুমি যখন এই দৃশ্য দেখছো, গলত দৃশ্য, অশ্লীলতার দৃশ্য, কথিত যৌন ফিল্ম আর এই ফিল্ম দেখছো, সেক্স ফিল্ম দেখছো, আস্তাগফিরুল্লাহ আযীম। আমাকে এক ব্যক্তি পুনে রাষ্ট্র থেকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করেছেন, আমি কিন্তু আমি সেক্সি মানুষ, সে সুস্বাভাবিক বলছে, আমাকে বলছে আপনি যেহেতু ডাক্তার, এলাইনে ডাক্তার আমাকে বলছে, তো আমি বলছি আমার মধ্যে দুষিটা, আমি নমাজ পড়ি, পাঁচ বার সবই করি, কিন্তু এটা আমার কাছে আছে, তো আমি এখন কী করবো? আমি বলেন যে ভাই তোমার একটু প্রত্যেক কিছু হাদিস আর কোরআনের আয়াত পেশ করলাম, বলে দিন আমার দায়িত্ব আমি আদায় করলাম, কিন্তু সে আমাকে বলছি আর কেউ দেখছে না, শুধু আপনি আর আমি আমার সাথে, কিন্তু ও তো জানে না আমি বলছি, ওকে আপনিও চিনেন আমিও চিনি না স্যার, ওকে আপনিও চিনেন আমিও চিনি না, কিন্তু সে আমার কাছে প্রশ্ন করছে। হয়তো রব্বুল আলামিন আমার এই আলোচনা শুনে হয়তো সে বাদ দিয়েছে, অথবা বাদ দিবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার যেতে হবে কবরে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের সকলকে, আকসিমু যিকরা হাযিহিল লাযযাত, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী যে মৌত, সেই মৌতের কথা স্মরণ করো, প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পরে মৌতের কথা স্মরণ করবেন, মাঝে মধ্যে যখন কাজকর্ম করবেন মৌতের কথা স্মরণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এইসব কাজকর্ম করে হঠাৎ করে ব্যতিক্রম হয়ে মারা যাচ্ছে, দেখছেন আপনারা মাঝে মধ্যে, আপনাদের এখানেই তো অবস্থা, কত রকমের কত জায়গায় সবসময় এরকম অহরহ হচ্ছে, এই মিডিয়ার মাধ্যমে এইসব লোকজন প্রচার করছে, গলত কিছু প্রচার করছে, আর কিছু লোক ভালো অপেক্ষামূলক ওরা এগুলো প্রচার করছে, আরো কিছু লোক ভালো যারা দিন প্রচার করতে, আকিদা বিশ্বাস, সঠিক আকিদা বিশ্বাস প্রচার করছে মানুষের কাছে, ইসলামের হক বিধান মানুষের কাছে প্রচার করছে, পৌঁছিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ ওদের সংখ্যা কম হলেও আছে। কিন্তু কথা হলো আমার ভাই, আপনি যদি ওইসব মিডিয়া যারা ভালো ভালো অবস্থানে আছে, ভালো পথে যারা লোকজনকে ডাকছে, তাদের ডাকে সাড়া দিয়ে আপনি যদি ওইসব মিডিয়ায় ঢুকেন আর ওগুলো থেকে যদি দিন শিখেন আর উপকৃত হন, তাহলে ইনশা আল্লাহ আপনারা দুনিয়াতেও সফল হবেন, আখেরাতেও সফল হবেন। তাই আমি আপনাদের সকলকে বলবো, গলত ফিল্ম বাদ দিয়ে হক ফিল্ম আপনারা দেখার চেষ্টা করুন, বলুন ইনশাআল্লাহ। যারা হক ফিল্ম দেখবেন আপনারা সবাই আশা করি ইনশাআল্লাহ আমার কথা মানবেন, যারা মানবেন একবার হাত তুলেন, আবার যারা মানবেন হাত তুলেন, সবাই মানছে না, আপনারা আমার কথা বুঝতে পারছেন খেলা না, যারা হক ফিল্ম দেখবে না হক ফিল্ম দেখবে না তারা হাত তুলেন, তুলেন হাত নামান, অনেকে তুলছে না কিন্তু, হ্যাঁ কারণ কথা বুঝতে পারছি না, না হক ফিল্ম দেখবেন, ওই ফিল্ম নাম হয় বেশকম হয়ে গেছে, ফিল্ম হয় বেশকম হয়ে গেছে নাকি? আচ্ছা আপনি যেসব দৃশ্য আপনি দেখেন অনেক কিছু আছে ছবি ফিল্ম, ছবি ফিল্ম হয়তো অন্য নাম আর কি, অন্য নাম, যেমন একটা চিত্র তুলে ধরলো নাকি না, ওইটাও ফিল্ম, এবার এটা হয়তো সৎ হতে পারে অসৎ হতে পারে, আপনার কাছে স্পষ্ট হয়নি কি না, স্পষ্ট হয়নি হয়তো, মানে শুধু না হোক যেগুলি ওগুলো সবই ফিল্ম, যা আপনারা দেখছেন সবই ফিল্ম, হ্যাঁ ইংলিশ শিক্ষিত সে বুঝে, আপনারা বুঝেন না কেন, ও আগে জমানার মানুষের মতো হবেন না, বলছে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলা যায় না, বলে কিনা বলে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি রসুল নেতা কিনা, নেতা বুঝতে পারলেন তো, তারা বলে রিক্সাওয়ালার নেতা আছে, মেট্রোর নেতা আছে, অমুকের নেতা আছে, তমুকের নেতা আছে, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলা যাবে না, এটা একটা কথা হলো, কথা বুঝতে পারছেন, যাই এই যে পেশ হচ্ছে ফিলিপ নিয়ম মতো এরকম এরকম করে তারা বের করে আস্তে আস্তে করে, যেমন আপনারা পিস টিভি দেখছেন, টিভি দেখছেন না, এরা এমনি কি প্রচার করে না, প্রথমে শুটিং করে প্রথমে ওগুলো রেকর্ড হয়, তারপরে আস্তে আস্তে ওগুলো বইগুলোই ফেলি। আশা করি স্পষ্ট হয়েছে। তাই আমি বলছি খবরদার, গলত করে কেউ দেখবেন না, আল্লাহর লাফরমানিতে কেউ যাবেন না। বর্তমান মিডিয়া অনুযায়ী, বর্তমান মিডিয়াকে সামনে রেখে আমি বলছি ভালো ফিলিম অথবা ভালো যেসব ওয়াজ নসিহত, সহজ ভাষায় ওয়াজ নসিহত, জিকির আজকার, সালাত, আকীদা, বিশ্বাস, এগুলো ভালো ভালো দিক আছে না অনেকটা মিডিয়ায়, ওগুলো আপনারা দেখবেন না, হক ভাবে যাবেন না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো বলতে পারো, সবাই বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানে হেফাজত করো, জিব্বার হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, একটা হলো মুখ আর একটা লজ্জাস্থান। একটা কি মুখ? বুঝেন তো না, এখন বাংলা ট্রান্সলেশন করতে হবে অন্য কোনো ভাষায়। জিব্বা বুঝেন? জিব্বা ফাম হাদিদে আসতে ফাম মানে জিব্বা, অথবা মুখ, মুখ দিয়ে মানুষ কথা বলে বলো। আল ফাম ওয়াল ফারজ আকসারু মা ইউদখিলু আন-নাস আন-নার, আল ফাম ওয়াল ফারজ। ফাম মানে কি আরবিতে? ফাম আল ফারজ হচ্ছে লজ্জাস্থান। এই দুটি কারণে বেশিরভাগ মানুষ আস্তাগফিরুল্লাহ যারা জাহান্নামে যাবে এদের বেশিরভাগই এই দুই কারণে যাবে। তো দুনিয়াকে সামনে দিকে লাফালাফি করবেন না, একদিন আপনার বাতি নিভে যাবে, দুনিয়ার বাতি একদিন নিভে যাবে। কোন দিন নিভবে আপনি জানলেন না, আজকে নিভবে না কালকে নিভবে না পরশু নিভবে আমরা কেউ জানি না। সাই তাই সেই সময়ের কথা স্মরণ করুন। হঠাৎ করে আপনারা আত্মীয় স্বজন অনেকে শুনতে পান, আজকে উনি চলে গেছেন, কালকে উনি চলে গেছেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, যারা কম বয়স্ক ওরা যায় না, না যায় মাঝে মধ্যে কম বয়স্ক যায়, অনেক সময় দেখা যায় সাবেইন জানা হয়তো কালকে চলে যাবে, কালকে চলে যাবে, আছে কি না, কিন্তু দেখা যাবে যাচ্ছে না। আরেকটা বাচ্চা 9 বছর 10 বছর আমার আসা গেছে, হয় কি না? তো মৌত কার কোন সময় আসবে আমরা কেউ জানি না। ভাইরা আমার, আল্লাহর দিকে রুজু করি, নিজেদের লজ্জাস্থানে হেফাজত করি। এরপরে আরেকটা কি, এরপরে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম বাইনাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক লজ্জাস্থানে হেফাজতের মাধ্যম করে দিয়েছেন বিয়ে শাদী, নিয়মতান্ত্রিক বিয়ে শাদী করবো। কোন কোন সময় দেখা যায় অনেকে কেউ কেউ আছে 70 বছর 80 বছর বিয়ে করে না, পাওয়া যায় কিনা, ভালো লোকগুলো খারাপ হবে বললাম আমি জানি। যদি কেউ নিজের হেফাজত করে চলতে পারে মুমকিন, কিন্তু বর্তমান বিশ্বে এরকম হওয়া সম্ভব নয় বললাম। নিজেকে কেউ যদি হেফাজত করে চলতে পারে, অথবা কাপুরুষ হন্তের বাধা নেই, কাপুরুষ বুঝেন না, কাপুরুষ তো নাই যৌন শক্তি নাই, তো কি করবে, খালি বিয়ে করো না অসুবিধা নেই, ঠিক কিনা, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে অসুবিধা নেই। আর তুমি আমাকে জিজ্ঞেস করে বিয়ে করো ওয়াজিব না সুন্নত, ফরজ না সুন্নত, এইটা মানুষ প্রশ্ন করে দূর দূর থেকে। আচ্ছা বলেন তো, কারণ অনেক উলামা বলে সুন্নত, তাই তারা বলে সুন্নত সুন্নত, কিন্তু যার মধ্যে এরকম কাম প্রবৃত্তি রয়েছে বিয়ে না করলে নিজেকে হেফাজত করা সম্ভব না, তো এই অবস্থায় সমস্ত উলামা একমত তার জন্য বিয়ে করা ওয়াজিব। কথা বুঝতে পেরেছ? বর্তমান জমানায় এরকম কি পাওয়া যায় যে বলে আমরা নিজের কাম প্রবৃত্তি আমি হেফাজত করতে পারি, দমন রাখতে পারি? আল্লাহ আল্লাহ, তো নিজেদের হেফাজত করবেন, খবরদার চুকের হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুকের জিনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানের জিনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকের জিনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের জিনা আছে, আছে কিনা, আর এই পায়ের জিনা আছে, এই সবগুলি সত্যায়ন করে অথবা মিথ্যা প্রতিপাদন করে কোনটা? লজ্জাস্থান। লাস্টে একদম লাস্টে বলতে লজ্জাস্থান, তো খবরদার আমরা চুকের জিনা থেকে বাঁচব, কারণ চুকের জিনা বড় মুশকিল। এই চুকের হেফাজত চোখের হেফাজতি করতে পারি অনেক কিছুকে আমরা রক্ষা পাবো। তো অনেক সময় দেখা যায় কোনো কোনো অন্ধ ব্যক্তি চোখ অন্ধ কিন্তু মন হচ্ছে চক্ষুষ্মান, সুবহানাল্লাহ, আছে কিনা? চোখ দিয়ে দেখে না কিন্তু মন মজবুত। চোখ অন্ধ থাকার কারণে সে অনেক নাফরমান থেকে হেফাজত, মানে আল্লাহ পাক তাকে হেফাজত রেখেছেন। আর এদের মধ্য থেকে বর্তমান জমানায় কত উলামা আমরা দেখতে পাচ্ছি, আলিম উলামাই সৌদি, সৌদির বর্তমান প্রধান মুফতি, আরাবাদের খতিব, আপনারা জানেন প্রসিদ্ধ অন্ধ কিনা, সাবেক মুফতি আলম সৌদি আরবে, উনি চলে গেছেন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কথা স্মরণ করছে প্রত্যেক দিন। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলী, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলী, আমার মতো কত লক্ষ লক্ষ মানুষ, আমার চেয়ে বড় কত লক্ষ লক্ষ মানুষ আর কত ছোট মানুষ ইবনে বাজের কথা প্রত্যেক দিন স্মরণ করছে। আমি এখানে দর্শ বিভিন্ন দর্শে দেখবেন ইবনে বাজের নাম নেই কিনা? অন্ধ ব্যক্তি কিন্তু আল্লাহ পাক তার মনকে এত প্রশস্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হাজার হাজার চক্ষুষ্মান একদিকে আর ইবনে বাজ একদিকে, সুবহানাল্লাহ, সত্য বললাম না? ইবনে বাজ রহমতুল্লাহ আলী চলে গেছেন, তার কত বর্ণনা আপনি পেশ করবেন? চোখের হেফাজত করবেন ভাই, খবরে যেতে হবে, খবরদার এইসব দৃশ্য গলত দৃশ্য দেখবেন না, গলত ফিল্ম দেখবেন না, কথা বুঝলেন তো? অসৎ কিছু চোখের হেফাজত করুন। আপনি যাবেন মক্কা মদিনা, ওখানে যান, যদি আপনি চোখের হেফাজত না করতে পারেন তাহলে যাবেন না। ফরজ হজ একবার করবেন, ওমরা করবেন, একবার বসে থাকবেন, গেলেন সুন্নত আদায় করার জন্য আর করলেন গুনাহ, হয় কিনা? চোখের হেফাজত করবেন। যারা ওমরায় যান বারবার, তোয়া সাই মক্কা ঢুকলেই চোখের হেফাজত, মনের হেফাজত করবেন, কারণ মক্কায় মুকাররমায় হারামের ভিতরে কোনো গলত কিছুর ইচ্ছা করাই যায় না। ومن فيه بالحاد من ظلم نذقه من عذاب اليم الله বলেছেন যদি কেউ ওখানে মক্কায় কোনো গলত কাজের ইচ্ছা করে আমি তাকে বেদনাদায়ক শাস্তি প্রদান করব। ইরাদা করে, ওমেন ইউরিদ, ইউরিদ মানে কি? ইরাদা, ইরাদা করলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। গলত কিছু ইচ্ছা যদি করে আল্লাহ আমাদের সকলের হেফাজত করবেন। আমিন। والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين। এরপর বলছেন কিন্তু দাসীর কথা আছে, এছাড়া অন্য কোন পদ্ধতি অবলম্বন করে তাহলে তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী, জালিম। তাই নিজের হেফাজত করবেন, মুখের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। এরপর আরেকটা জিনিসের হেফাজত করে যারা মুমিন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানতের হেফাজত করে। আমানত বুঝেন তো? জি। একটা হলো খালেদের আমানত আর আরেকটা হচ্ছে মখলুকের আমানত, স্রষ্টার আমানত আর সৃষ্টির আমানত, উভয়টাই আপনাকে আদায় করতে হবে, সংরক্ষণ করতে হবে, উভয়টারই হেফাজত করতে হবে। আর একটা ওয়াহদ, আহদ অঙ্গীকার, চুক্তির হেফাজত করে, চুক্তি তারা ভঙ্গ করে না, নিয়মতান্ত্রিক চুক্তি মোতাবেক তারা চলে। আপনার যদি কবিরের সাথে আপনার চুক্তি হয় যেভাবে ওইভাবে আপনি কাজ করবেন, যেভাবে আপনাকে বলা 8 ঘন্টা ডিউটি হবে 8 ঘন্টা ডিউটি করবেন, 5 ঘন্টা ডিউটি 5 ঘন্টা ডিউটি করবেন, নিয়মতান্ত্রিক করতে হবে। ব্যতিক্রম কল করলে কিন্তু গুনাহ হয়, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ভুল ত্রুটি হয় কিনা? প্রত্যেক দিন ইস্তেগফার করো 10,000, মানে 10,000 বার না, বারবার ইস্তেগফার করো, উদ্দেশ্য এখানে 10,000 বার না, বারবার ইস্তেগফার। আর এর সাথে সাথে নিজেকে কন্ট্রোল করবেন, আমানতের খেয়ানত করবেন না, অঙ্গীকার পরিপূর্ণরূপে আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। এগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজ, যারা তাদের সালাতগুলির হেফাজত করে। প্রথমে বললেন কি, সালাত বিনয়নম্রতার সাথে আদায় করে, এখন শুরুতে আপনার আলোচনা শুনলেন, আর আবার এখানে সালাতের কথা বলেছেন, সুবহানাল্লাহ, সালাতের কত গুরুত্ব। অর্থাৎ তারা তাদের সালাতগুলির হেফাজত করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সালাত কয়টা? ফরজ সালাত কয়টা? কয়ব? পাঁচ। কিন্তু অনেকে এটা আছে কিনা? অনেকে এরকম অনেকে এরকম, অনেকে এরকম, অনেকে নাই কে জানে। আপনারা কি এরকম হবেন? এরকম হবেন? এরকম এরকম এরকম ইনশাল্লাহ পাঁচ, যারা পাঁচের উপর আমল করবেন হাত তুলেন। এটা সবাই বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ। ইয়াল্লাহ তুমি কবুল করো, পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন। শুনেন আমার আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা, যদি এগুলি অঙ্গীকার এই সব কাজ তুমি করো, আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছে, আল্লাহ আপনাকে ডিক্লেয়ার দিচ্ছে, আল্লাহ আপনাকে ঘোষণা দিচ্ছে যে তোমার ঠিকানা কি? শুনেন তোমার ঠিকানা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। এরাই হচ্ছে উত্তরাধিকারী, যাদের মধ্যে এইসব গুণ আছে, যারা সালাত আদায় বিনয় নম্রতার সাথে যারা সালাত আদায় করে, যারা অর্থহীন কাজ থেকে দূরে থাকে, শিরক থেকে দূরে থাকে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকে, গলত ফিল্ম দেখা থেকে দূরে থাকে, জুয়া খেলা থেকে দূরে থাকে, মদ খাওয়া থেকে দূরে থাকে, আল্লাহর সব রকমের নাফরমানি থেকে দূরে থাকে, তারা এমনিভাবে যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে, যারা যাকাত আদায় করে, যারা আমানত এর হেফাজত করে, যারা অঙ্গীকার নিয়মতান্ত্রিক পুরো করে, যারা পাঁচ ওয়াক্ত সালাতের নিয়মতান্ত্রিক হেফাজত করে, সুবহানাল্লাহ, যারা এগুলি করবে তারা কি? উলাইকা হুমুল ওয়ারিসু, এরা হচ্ছে ওয়ারিস, এরা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। সবাই তো জান্নাতে যেতে চাও? ইনশাআল্লাহ। শুনো আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস فَإِنَّهُ أَعْلَى الْجَنَّةِ وَأَوْسَطُ الْجَنَّةِ وَمِنْهُ تَفْجُرُ أَنْهَارُ الْجَنَّةِ وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ। যদি তুমি আল্লাহর কাছে জান্নাত চাও, তাহলে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। বাংলা বলতে পারো তো? আরবি, আরবি শিখো, বাংলা বলো। বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। ও আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, ও আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, ও আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা জান্নাতের কথা আল্লাহর কাছে চাইবে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। কেন? আল্লাহ আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্নাহু আলাল জান্নাহ, কারণ এই জান্নাত হচ্ছে সবার উপরের জান্নাহ, আর এটা হলো আওসাতুল জান্নাহ, সর্বোত্তম জান্নাহ, মধ্যখানে হবে তার অবস্থান, উপরে জান্নাহ। এমনি ভাবে ওয়ামিনহু তাফজুরু আনহারুল জান্নাহ, এই জান্নাত থেকে বাকি সব জান্নাতগুলিতে পানি পানি দেয়া হবে, পানি সাপ্লাই করা হবে, নদী নালা ওখান থেকে সব জায়গায় জারি করা হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউস থেকে অন্য সব জান্নাতে নাহার জারি হবে। তাহলে আসল কেন্দ্রবিন্দু কোন জায়গায়? জান্নাতুল ফিরদাউস। তো আমরা ছোটটা চাইবেন, আপনি ছোটটা চাইবেন না বড়টা চাইবেন? উত্তমটা চাইবেন না অনুত্তমটা চাইবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের নবী, আবার রহমাতুল আলামিন, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমাদেরকে আদর করে বলে গেছেন, আদর করে বলেছেন, হে আমার উন্নতি, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এইটাই হচ্ছে আসল। আমার নবী সব পথ দেখিয়ে দিয়েছেন। আবার এর পূর্বে আল্লাহর কথা বলি, আল্লাহ পাক যেসব বাণী, আল্লাহ পাক জান্নাত সম্পর্কে অথবা জান্নাতি যারা হবে তাদের গুণগান বর্ণনা করেছেন, আর জান্নাতুল ফিরদাউসের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেলেন। বললেন, আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে। এমনি ভাবে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে বলে আল্লাহ আমি জান্নাত চাই, তখন জান্নাত আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার মধ্যে তার ঠিকানা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি এই দোয়া করতে কৃপণতা করবেন? জি না। আর যদি দোয়া করেন তো আপনার লাভ হবে বেশি না আমার লাভ হবে বেশি? আপনার নিজের তো। জি। আপনারা সবাই এখানে যারা উপস্থিত সকলেই মুসলিম, তাহলে কমপক্ষে এই দোয়াটা নিয়ে যাবেন, এই দোয়াটা নিয়ে যাবেন, রবকে জান্নাতুল ফিরদৌস চাইবেন, যখন চাইবেন তিনবার চাইবেন, যখন চাইবেন তিনবার, বারবার বলো রবকে, একবার দুইবার বারবার বলো, আর ইস্তেগফার পাঠ করবেন বেশি। যেসব গুণাবলী আল্লাহ পাক মুমিনদের কথা এখানে উল্লেখ করেছেন এই সূরার শুরুতে মুমিনুনে, ওগুলোর উপর আমল করবেন। আমার আল্লাহর অঙ্গীকার সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা সত্য, কোরআন সত্য, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সত্য। যদি আমাদের সকলের মধ্যে এই গুণাবলী থাকে তাহলে অবশ্য অবশ্যই আমরা জান্নাতুল ফিরদৌস লাভ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা, যদি এইসব গুণ না থাকে তাহলে কিন্তু অসুবিধা অন্য পথ। কালকে আমাদের দিন দুইটি ঠিকানা ঠিকানাই আছে, এক হলো জান্নাতের ঠিকানা আর আরেকটা হচ্ছে জাহান্নামের ঠিকানা। আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, এক দল যাবে জান্নাতে আর আরেক দল যাবে জাহান্নামে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মধ্যে থেকে কেউ কি আছে যে বলবে আমি জাহান্নামে যেতে চাই? কেউ আছে কি? কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা সবাই চাই জান্নাত লাভ করতে, তাই রবের কাছে বলি আগে তো চাইলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দাও, এবারে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে আশ্রয় দিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে আশ্রয় দিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে আশ্রয় দিয়ে দাও। আগে জান্নাতের কথা শুনেছেন হাদিস, এবারে শুনেন জাহান্নামের কথা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো বান্দা আল্লাহর কাছে বলে কিংবা আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম আল্লাহর দরবারে আবেদন করে আল্লাহ তুমি এই ব্যক্তিকে তোমার এই বান্দাকে আমার থেকে আশ্রয় দিয়ে দাও, মাশা আল্লাহ। আচ্ছা, তাহলে আরেকটি হাদিস বলে আমার আলোচনা শেষ। সবাই আমরা জাহান্নামে জাহান্নাম থেকে নাজাত পেতে চাই ইনশাআল্লাহ, আর কি জান্নাত লাভ করতে চান ইনশাআল্লাহ। আমার নবী বলেছেন হারিজাতু ইবনে ওয়াহাবের কর্তৃক বর্ণিত রিওয়ায়া, আমার নবী বলেন ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত আর জাহান্নাম পরস্পরে লড়াই করলো, বিতর্ক করেছে, জান্নাত জাহান্নাম পরস্পরে বিতর্ক। জাহান্নাম বলল সিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, জাহান্নাম বলল আমার মধ্যে জালিমদের ঠিকানা আর অহংকারীদের ঠিকানা স্বয়ং আল্লাহ। জাহান্নাম কি বলেছে? আমার মধ্যে কার ঠিকানা বলে আপনারা? জালিমদের ঠিকানা আর কার ঠিকানা? অহংকারীদের ঠিকানা। বুঝতে পারছ? তাহলে তার কথা অনুযায়ী কাব্যের অহংকারীদের ঠিকানা জাহান্নাম, জালিমদের ঠিকানা জাহান্নাম। তাহলে ইনশাআল্লাহ আমাদের কারো মধ্যে জুলুমের গুণ থাকবে না ইনশাআল্লাহ, তাকাব্বুরের গুণ অহংকারের গুণ থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? যদি কারো ভুল হয়ে যায় তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, মনে কিছু রাখবেন না, আপনার থেকে ভুল হলে আমি মাফ করব, আমার থেকে ভুল হলে আপনি মাফ করবেন ইনশাআল্লাহ, যারা মাফ করবেন একজন আরেকজনকে, আবার আপনার হাত তুলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি এই কথাগুলোর উপর আপনারা আমল করেন, উনায়দার অবস্থান পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর শুধু উনায়দা কেন, এর প্রভাব সারা আল গসিম, আল গসিম কেন, সৌদি, সৌদি কেন, পরিপূর্ণ গালফ কান্ট্রি, গালফ কান্ট্রি কেন, সমস্ত এশিয়া তথা সারা বিশ্বের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আমি আপনাদের মুখপাত্র ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? অবশ্যই তার প্রভাব পড়বে, আমাদের আমলের পরিবর্তন হয়ে গেলে এর প্রভাব অন্যদের উপর পড়বে। আমরা যারা বাংলা বলি, আমাদের আমল আখলাক যদি ঠিক হয়ে যায়, অন্য ভাইয়েরা যারা আমাদের প্রতিবেশী রয়েছে যারা বাংলা বলে না, ওদের উপর তার প্রভাব পড়বে এমনি ভাবে, এমনকি এখানে এখানকার অধিবাসী যারা তাদের উপর এই প্রভাব পড়বে। আমরা কারো উপর জুলুম করবো না, আমরা নিজেদেরকে বড় মনে করব না ইনশাআল্লাহ। এই গেল একটা। এই গুণগুলি কার বলল না? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মুশকিল না। এই গুণ দুইটা গুণ, জুলুম জুলুম করা কাদের গুণ? জাহান্নামীদের গুণ। তাকাব্বুর করা কাদের গুণ? জাহান্নামীদের গুণ। আসেন এবারে জান্নাত। জাহান্নাম তো বড় আকারে বলেছে, তাই দেখবেন দুনিয়াতে যারা জালিম এদের শক্তি বেশি হয়, অহংকারী যারা এদের শক্তি সাধারণত বেশি হয় কিনা? আর যারা দুর্বল ওরা তো মুসলিমের ছায়া পড়েছে। তো জান্নাত বলছে নরম স্বরে, নরম স্বরে বলো অথবা উচ্চ স্বরে বলো। আমি এমনি বললাম কারণ এনা নাম জাহান্নাম তো উচ্চ স্বরে বলেছে, এবারে জান্নাতের কথা শোন। জান্নাত বলতে নরম স্বরে করাটাই বেশি স্পষ্ট, কারণ জান্নাত কার ঠিকানা? জান্নাত বলছে শুনেন, জান্নাত বলছে আমার মধ্যে দুর্বলদের ঠিকানা, মিসকিনদের ঠিকানা। কার ঠিকানা? জয়ীদের ঠিকানা, দুর্বলদের ঠিকানা, মিসকিনদের ঠিকানা। আপনারা যারা প্রবাস জীবনে আছেন আপনারা সবাই মিসকিন, এই বলতে আর কি। নাহলে হয়তো টাকা পয়সার দিক দিয়ে আপনার অনেকে ধনী আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনাদের অনেকের জন্য জাকাত খাওয়া যায় না, কিন্তু বলবেন না আজকে খালি পেয়েছি হয়েছে মিসকিন খুলেছি হবে না, এরকম হতে দিলে তার মুশকিল, সব ধনী হয়ে যাবে গরিব, বুঝলেন? জান্নাত বলল আমার মধ্যে দরিদ্রদের ঠিকানা, কমজোরদের ঠিকানা, দুর্বলদের ঠিকানা, আমার মধ্যে মিসকিনদের ঠিকানা। অতএব বুঝে যায়, কারণ যারা দুর্বল এদের উপর কে জুলুম করে? জালিম। যারা দুর্বল তাদের উপরে জুলুম করে কে? যে বেশি টাকা পয়সা ওয়ালা, অহংকারী। তো আমরা যারা জান্নাতি এদের মধ্যে গুণ থাকতো, ওরা টাকা পয়সা হলেও হয়ে গেল, ইজ্জতওয়ালা হলেও কম গুণ হলেও এদের মধ্যে থাকবে দুর্বলের গুণ, বলেন ইনশাআল্লাহ। মিসকিনের গুণ থাকবে, ওরা বড়াই করে না, ওরা অপচয় করে না, ওরা আরেকজনের উপর জুলুম নির্যাতন করে না। যারা জান্নাতি তারা টাকা পয়সা হোক, ইজ্জতওয়ালা হোক, পাওয়ারফুল হোক, সেনাপতি হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, অন্যের উপর তারা জুলুম নির্যাতন করবে না। এটা হচ্ছে কাদের গুণ? জান্নাতিদের গুণ। এরপরে আল্লাহ পাক এই যে দুইজনের পরস্পর হয় বিতর্ক হলো, আল্লাহ বললেন আইয়াতুহান নার ইন্নাকি আযাবি মুআযিবু বিকি মান আশা ওয়া আইয়াতুহাল জান্নাত ইন্নাকি রাহমাতি আরহামু বিকি মান আশা। আল্লাহ পাক তাদের মাঝে ফয়সালা করলেন, রায় দিলেন, রায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হে জাহান্নাম তুমি হচ্ছে আমার আযাব, আমি তোমার মাধ্যমে যাকে চাই তাকে আযাব দেব। আর জান্নাতকে বললেন হে আমার জান্নাত তুমি হচ্ছে আমার রহমত, হে জান্নাত তুমি হচ্ছে আমার রহমত, আমি তোমার মাধ্যমে যাকে চাই তার উপর রহম করব। সুবহানাল্লাহ। এদের কি বুঝে গেল? আমরা তো কারো উপর জুলুম করব না, নির্যাতন করব না, কারো মাল ছিনিয়ে নেব না, কারো উপর জুলুম করব না, কারো হক আদায় আমরা ত্রুটি করব না, বাতিল পথে চলব না, পাঁচ ভক্ত সালাত আদায় করব জামাতের সাথে, আমাদের খেয়ালত করব না, অঙ্গীকার অবশ্যই পূরণ করব, অঙ্গীকার চুক্তি ভঙ্গ করব না, করবেন তো ইনশাআল্লাহ। যদি হয় তাহলে আপনারা সবাই জান্নাতে যাবেন, আর আমি আপনাদের সাথে জান্নাতে যাবো, আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। এই কথাগুলি বলেই আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলের উপর রহম করো, আমিন। এই ভাইয়ারা আমার এই রহমত সম্পর্কে উপস্থিত আমার সামনে কয়েকটি হাদিস স্মরণ হচ্ছে, কিন্তু এগুলো বলবো না, আল্লাহর রহমত সম্পর্কে কি বলবো, এখানেই আমি থেমে গেলাম। আপনাদের সামনে যেহেতু সময় তো মোটামুটি অনেকই হয়ে গেছে, খারাপ নয়, ধৈর্য সহকারে সবাই বসেছেন, যে যত আগে এসেছে তার আমল নামায় সব তত বেশি যাচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। আর যে লাস্টে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না, কিন্তু যে আগে আসবে তার কত মর্যাদা ও পাবে, বুঝলেন? তো প্রতি দর্শে আপনারা যারা লেগে আসেন অনেকেই দেখেছে এখানে এসেছে আবার চক্কর আবার এরকম করেছে, আমি তো ধরো এখানে মজুদ নিয়ে বুঝতে পারছেন, আপনি এখানে আছেন মানে আমি আমার কোরআন পড়া হয়নি, তোমরা একটু কোরআন পড়ে নি। তবে এখানে তাকে কল করে ফিরোজকে বলো আমি এখানেই আছি, তুমি চিন্তা করো না, বলছি সে আমাকে কল দিয়েছে আজকে তোর কবে আসবে, বললাম তোমরা কাজ করো। দেখছি কেউ একসাথে কয়েকজন আসলো, তিনজন আবার ওইদিকে ওদিকে গিয়ে আবার আসতো, আমি ফলো করছি বুঝছেন, আরো কেউ হলে আলহামদুলিল্লাহ দিনে বাজিয়ে সাপ্তাহিক একবার দর্শ আপনাদের এরকম ওয়ার্কশপ গুলিতে হয় কিনা, তো আপনারা আসবেন পরবর্তী দর্শে আপনারা সবাই চেষ্টা করবেন এসার পরপর সাথে সাথেই চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর সকলেই দিনের দায়ী হওয়ার চেষ্টা করুন, সকলেই দায়ী, শুধু অমুক আর তমুক না, শুধু আমি না, শুধু এরশাদ ভাই না, শুধু মৌলানা মুনির না, হাফিজ ইব্রাহিম না, আবার শরফ না, ফিরুজ না, অমুক না, তমুক না, আপনারা সকলেই দিনের দায়ী হওয়ার চেষ্টা করবেন। ওই কয়েকজনের নাম এলাম, আমার এখানে তো অনেক ছাত্র আছে আপনারা নিজেরা দেখছেন, বুঝতে পারছেন, খবরদার আমরা সকলে দায়ী হওয়ার চেষ্টা করবো। আর এই যে আজকে মোটামুটি শুনতে খারাপ হয়নি, যতটুকু হওয়ার মনে হয় ততটুকু হয়নি, তবুও খারাপ হয়নি বলেন আলহামদুলিল্লাহ। সব দর্শকই তো এরকম দলে দলে আমরা লোকজন নিয়ে আসার চেষ্টা করি, এক ঘন্টা যদি আপনি আলোচনা করেন আলোচনা শুনেন, হয়তো আপনার জীবনের আপনার গতি রুদ্ধ হয়, হকের পথে আপনি চলে আসতে পারেন, জাহান্নামের পথ পরিত্যাগ করে আপনি জান্নাতের পথ চলে আসতে পারেন ইনশাআল্লাহ। হয় কিনা পরিবর্তন হয় কিনা, আপনারা আসুন এই সব দরস্কায় সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, আর শুধু নিজে আসবেন না আরো লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কবুল করো, ভুল ত্রুটি মাফ করো, আল্লাহ আমাদের আলোচনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দাও, আমাদের সকলের চোখের হেফাজত করার তৌফিক দাও, নাকের হেফাজত করার তৌফিক দাও, হাতের হেফাজত করার তৌফিক দাও, সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমাদের ক্লাসমেট রুমমেট আত্মীয় স্বজন যারা আছেন আমাদের বন্ধুদেরকে সকলকে তুমি মাফ করো, আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করো, মুসলমানদের উপর রহম করো, সুন্নাত ওয়াল জামাআতের মুসলমানদের সিরিয়ায় তাদেরকে হেফাজত করো, আমিন। এমনি ভাবে ইয়া রাব্বানা ইয়া রাব্বাল আলামিন ইয়েমানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুসলমানদের হেফাজত করো, ইয়া রাব্বাল আলামিন ইরানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুসলমানদের হেফাজত করো, ইয়া আল্লাহ বাংলাদেশের মুসলিম মুসলমানদের হেফাজত করো, সৌদি আরবের সকল মুসলমানদের হেফাজত করো, ভারতের মুসলমানদের হেফাজত করো, দুনিয়ার মুসলমানদের হেফাজত করো, ইয়া আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে এক করো, নেক করো, মুসলমানদেরকে শিরিক বেদাত পরিত্যাগ করে চলার তৌফিক দান, ইয়া আল্লাহ মুসলমানদেরকে আয় আল্লাহ সকলকে এক হয়ে ইসলামের ঝান্ডা বুলন্দ করার তৌফিক দান, আয় আল্লাহ সৌদি সরকার যতটুকু তৎপরতা করেছে আর করছে আমরা দেখতে পাচ্ছি, আয় আল্লাহ সবাইকে তুমি খালিস নিয়তে ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য জেহাদের পতাকা উড্ডীন করার তৌফিক দাও, আয় আল্লাহ শিয়া আলিমদের কনিষ্ঠ থেকে মুসলমানদের হেফাজত করো, আমাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।